لینا صبح کے ذریعہ آج کے حد کے حقوق میں سے ایک آپ صبح ذریعہ نوا آج کے حقوق تھے کیا بولی کا تھی کہ بھائی ایسے ہو بہت صحیح توجہ ہو ارے رسم متوجہ ہوگا کس بات منیش طرح حقوق کا بھائی یہ توجہ حقوق کو علیہ تو بھائی قال الا ان يسلمها الى الموكل لانه لم يدخله يسوع ولا منه فيكون الخصم هو الموكل وهذا لان الوكيل كالبايع من الموكل على ما عرف فتسليمه اليه كتسليم البايع الى المشتري فتصير خصومه معه الا انه مع ذلك قائم مقام الموكل فيكتفي بحضوره في الخصومه قبل التسليم وكذا اذا كان البائع وكيل الغريب فللشفيع أن يأخذها منه إذا كانت في يده لأنه عاقل وكذا إذا كان البائع وصيا لميت فيما يجوز بيعه لما ذكرنا. منیش তারা সে খতম হবে তদর পর্যন্ত সে তসলিম না করে তার হাতে সুপোর্ট করা পর্যন্ত সে কি হবে মানিস তারা কি হবে খসম হবে যদি তার হাতে সুপোর্ট করে দেয় সে খসম হবে ইল্লা ইউসাল্লিমা হ্যাঁ আগার তসলিম কা দিয়ে দার কো মক্কেল কে পাস দার কার হাতে যে অর্পণ করে দেয় কেন ভাইয়ের হাতে যদি জমিন থাকে তাহলে ফসল কি হবে ভাই না আর ভাইয়ের ফসল মধ্যে না থাকলে ফসল কি হবে মুস্তাহিল না জ্ঞান না উকিল আর কেউ কেউ উকিল কাল ভাই এর মিনাল মক্কেল মক্কেলের পক্ষ থেকে আর কি হইল ভাই আর মক্কেল মুস্তাহিল আলা মা ওরিফা এটা উকিল ভাইয়ের মক্কেল পক্ষ থেকে ভাইয়ের পড়ছে এটা অকালত ভাবে মধ্যে বলে আসছি ভাই বেনামল উদ্যোগকে তো আর হজর মালুম চুকা হয় আগর সে নিয়ে পড় চুকা যদি আপনারা আর তসনী মুহুজ গেলি তার লাহাবা উকিল যখন কিল বাইর পড়ছে মক্কেল জানার থেকে তার তসনী মুল বাই জান মুস্তারি আর সবর কাজানা বাই মুস্তারিকে পাস আর তার সিরুল খুসুমত মারুক উকিল যদি কার পর্যায়ে থাকে ভাইয়ের পর্যায়ে মোস্তারি আর মক্কেল মোস্তারি পর্যায়ে তাহলে ভাইয়ের মোস্তারি পর্যন্ত উপস্থিত হইতে হয় কেন তো শুধু উকিল কেন আর এক কথা এসে কার কথা শুনবে না কাজী বাইয়ের কথা শুনবে না যতক্ষণ পর্যন্ত মোস্তারি উপস্থিত না হয় তোর মোস্তারি উপস্থিত হয়ে যায় না গল্পে খুশুমত হইবে কার সাথে কে চলবে কার সাথে উকিলের সাথে বুঝছে না তাহলে একটা ভ্যাস খেয়ে গেছেন এখানে মোটর হকের উপস্থিতি জরুরি, কেন মাত্র উপস্থিতি কোনো জরুরি নাই। তাহলে কী হিসাবে তরফি দিল যে উকিল ভাইয়ের মতো আর মক্কেল কার পর্যায়ে মুস্তাফি পর্যায়ে ইল্লা এই সব ইল্লা এই সব দখল দখল মুখ্য দল সোয়ালে মুখ্য দল যদি চার চেয়ারম্যান দিয়ে দেখেন দেখেন আছে হাসিনি ভাই ইল্লা নমা জাল কায়েম মকাম মুক্কেল, হ্যাঁ কিন্তু উকিলদের কায়েম মকাম হয়েছে কেবল কার মক্কেল, এই জন্য এখানে মক্কেলের উপস্থিতির কোনো প্রয়োজন নাই। কিন্তু ভাই মুস্তাকি কায়েম মকাম হইতে পারে না, এই জন্যই ওই সব ওই স্থানে মুস্তাকি খুজুরের কেসে উপস্থিতির প্রয়োজন আছে। কথা বুঝছেন? হ্যাঁ, এখানে উকিল যদিও বাইরের পর্যায়ে হয়ে থাকে, মক্কেল যদিও মুস্তাকি পর্যায়ে হয়ে থাকে, কিন্তু উকিলের কায়েম উকিল মক্কেল উকিলের কায়েম মকাম মুস্তাকি ভাই মুস্তাকি কায়েম মকাম না, ওই জন্য ওই স্থানে মুস্তাকির উপস্থিতির দরকার আছে, এই স্থানের মধ্যে মক্কেলের উপস্থিতির কোনো দরকার নাই। উকিলের দ্বারা বেচা হয়েছে, তাহলে সে কইল গাইবের উকিল হইল না, ভাইয়ের কার উকিল হইল? ওই যে কার কাজ আইছে হবে ভাই উকিল গাইব কার ওর সফি কে দিয়ে আইয়া খোদা রে রে দার কো মিন হো ওই ভাই জানি যে ভাই উকিল হ্যাঁ যে ভাই উকিল হ্যাঁ গাইব কোনো ওই যে কার দিয়া যখন তার হাতে তার কবর মধ্যে সেগুলি ভাই সম্পাদন করছে কে চুক্তি কে এটা কান বায়ু ওসিয়ালিল মাইয়াত আগর ভাই ওসি ও মাইয়াত কি জানে সে আরে ওসি মৌসালাহু মৌসা ওসিকে কাকে বলা হয় যাকে এই ওসিয়ত দার সম্বন্ধে দার জন্য উচিত করেছে মশালা হোক এই দায়িত্ব পালন করার জন্য তাকে দেওয়া হয়েছে ওসি আর যে দায়িত্ব আর যে যে ওসিয়ত করে তার নামকে মৌসি ওসি মশালা হোক মৌসি মৌসা ওসি মশালা হোক মৌসি মৌসা প্রয়োজন যে ওসিয়ত করেছে তার নাম কি মৌসি তাকে কাজে পরিচালনার জন্য দায়িত্ব প্রয়োজন তাকে উচিত তার নাম মশাল হোক যে জিনিসটা উচিত করেছে মশাল কাদা ইজা কান আল বায়ু আচ্ছা আচ্ছা ইজা কান আল বায়ু ওসিয়ান লিল মানি মাইদের ভক্তদের কাছে ওসি ফি মা ইয়াজুজ বাই যে স্রোতে ব্যথা এটা জায়েজ হয় ওই স্রোত যেসকে ব্যথা দেখা এখন একটা ফেসা আছে এখন দিলি আইল সাথে বেরিয়ে যাচ্ছে আরে এখানে আছে লাইনে আছে ডাক্তার যদি বড় হয় তাহলে বসে কোন কাজ করতে পারবে, মাইতে গুলো দেয়নি এবং সে অস্থির করে যায় নাই, বুঝলি, দাঁড়কে বিক্রি করার জন্য তাহলে এই শ্রোত অস্থির জন্য গাই জন্য বিক্রি করে দিতে মায়েদের কি আছে রে ভাই, ওর সব বড় আছে মায়েদের কোনো দায় নেই, আর দাঁড় জন্য সে অস্থির করে যায় নাই, বুঝলি, আমার দোষে অস্থির কি করতে পারবে, এটা বিক্রি করতে পারবে না, তাহলে মেয়ে কারোর জন্য, বুঝলি, বাইরে আছে 15,100 উচিত করে গেছে, বেস্ট পারবে দায় জানলে কী করবে, বেস্ট পারবে অথবা কী হয় না, মানে যদি হয় ওয়ারাসার মধ্যে তাহলে ওসি ওসি কী করতে পারবে, তাহলে ওসি বিক্রয় এলে বিচার ফিমা যে যদু বাই হোক ও সুরত মে জায়গা ওসি কিনে বেছে না, যে সুরতে ওসির জন্য জায়গা আছে বিক্রি করা নিমাল দেখার না, ওই জ্ঞান বল আর্থ কেন খেকরে ভাই আর দেন তাহলে খসম কে হবে, ওসি খসম কে হবে, আচ্ছা বুঝলে কাজ আছে ছবি বিচার সব বুঝলাম যখন ফয়সলা কে দেয় ছবি কিনে ধার আপনি সিদ্ধান্ত দিচ্ছেন ধারের মালিকেরা এখন সে তো দেখছিল দেখার পর এখন করছে বাড়ি দেখছে বাড়ি ভাঙে নাই লাগায় বলি হোনা অবস্থায় হচ্ছে মোস্তারি শর্ত লাগাইছিল যে কে নাম একদম সুভা আছে যে মন্দিরের সারা সবার দাবি করবে না, নাম কিন্তু কায়ের তাকে যদি কোনো দোষ থাকে কেন কেউ কেউ মাল বিল মাল না যেরকম সালামিদ মুবাদালাতুল মাল বিল মাল, কিন্তু তার মধ্যে মুবাদালাতুল মাল শর্ত লাগাইছে যে তুমি কিন্তু আয়ের তালে ফেরত দিতে পারো না, এই সুরতের মধ্যে আয়ের পাওয়া যান মুক্তারে ফেরত দিতে পারে, তাই এই সুরতের মধ্যে যদি বরাতের শর্ত মোস্তারি জানাতে কেউ লাগাতে হলো খেয়াল কি হবে না, মোস্তারি দেখছে কিন্তু ছবি দেখে নাই, মোস্তারি দেখা তো ছবির কিরে ভাই বিয়ত খেয়ে বিয়ত কিন্তু না থাকে থাকে না লাভ বিয়ত ফ্যামিলাই সাবি না জান কাউকে মোস্তারি নায়ের নিয়ে ছবি কি জানাচ্ছে তো যে মারি সেজন মার না হালাই ইউনিকাস কাতাও পাস নিয়ে মারি কেউ আগান এস কাতাও কে মালায় হালাই ইউনিকাস কাতাও নি মারি কোকা মোস্তারি থাকার কেন উসকে আর কো তাহলে মতো অবস্থায় কসম দিতে হয় سبھی دعوی کر رہا ہے مشتری پر اکیلے سمن کے ذریعہ دار کا حقدار ہونے کے لیے دعوی کر رہا ہے کم مولیے ہر مستحق ہوا سے دعوی دعوی اور مختلف لاجت جا رہی ہے مستری تو کاروبار کے دعوی کرتے سنا کہنا مستری جدی بیشی مولیو چاہی کار دارے اور جا میں تو لاکھے لیکن کی تار اختیار سے مستری اثبات نیز ثابت نه ثبوت کرده شده پرمان کرده شده اکثر کردن دار کل بایی نتیل سارا کل بایی ایمان مستقیم دیکی ایسیل بایی اکتر آوی سمانی اوبوش دنه بایی نه بیش کرده اما دوسته کل بایی نه بیش کرده بایی بایی کنا مستقیم دیسا همی کم ملی دنگی شد یا مستقیم دیسا بایی دیسا بیش ملی دنگی کل اکثر اثبات دیلی کل بایی رو بینا لہذا یہ بایی نه فکر ثابت دیلی نه مستقبل پہلے اکثر اسپاٹ سے کربن ہو بھائی لازم کربن ہے تو بولو بھائی او کی او مستری او کی لے کو جتے ہیں یا جنے او کی لال مستری میں ارے جنے اچھا سارے بھائی نے تو بھائی والا او کی جب کم او کی لال موقع ملے کھلا بھی سے او کی لال کار موقع لے بھائی نے ملے ہر جنے بھائی نے اکثر اکثر আর কারবাইনা শব্দ কে বলতে আকার মাকলে গাদা আকসর এত বলবে কেন বাইনা ইউজিন এসপাদ দিন আর এসপাদ কারম দেব দিতে মোস্তারে মিয়া দুবে সুরদা মাসা লাগি আকে মধ্যে ফাটি দিলেছে যেরকম দাল ইসলামের উপরে হঠাৎ আক্রমণ করে দাল হবে مشتری من الادب مشتری من الادب مسائل بودم دارو ای که بودم دارو اسلام که اکرام کرده دارو هم بودم دارو اسلام یک مسلمان بکتی را کیچه رکت گلام چیلو ای گلام را بود دارو نیا کرده میدونی نماز جوار پوله دارو اسلام تا که دارو هم بودم مجد بیب شایره امرا دشو بیب شایره اشنا بیبنو دستی که بیب شایره তারা ভিসা নিয়ে গেছে দাল হবের মধ্যে ব্যবসার জন্য তাকে ওই গোলামরা কিনে আনছে যে গোলামরা তারা কি করেছিল যুদ্ধের ক্ষেত্রে নিয়ে গেছিল এই গোলামরা ওই যে তাকে ব্যবসার নিয়ে আসছে এখন যে ব্যক্তি গোলামের মালিক মালিকের কদিন না এই ব্যক্তি আর কাজের মধ্যে কি একতলা হয়েছে সময় নিয়ে যিনি তখন এমন অবস্থায় তাদের বলতেছেন আমি গোলামরা কি পাঁচ লক্ষ টাকা পাঁচ হাজার টাকা নিয়ে কিনে আনছি আমি মালিকের কাদিম কইতেছে না তুই পাঁচ হাজার টাকা না ছয় হাজার টাকা দিয়ে কিনে আনছ অন্তর্জনের বাইনা কি করছে তাহলে মুস্তারিমের আদুবের বাইনা এতে বড় হবে কেন আসবাব মুস্তারিমের আদুবের বাইনা এতে বড় হবে কদিম মালিকের বাইনা গুলো এতে বড় হবে أن الله تعالى بينهما ويجعل كن الموجود بيعان فلنش بأي يأخذ بأي ما شاء ولا بد أن نقول بد ولا جميعا صوفيا المستريح من جد اختلاف تجينا جد دجا بايبل وطم كنشلو মুস্তাজির কিছু দেখা যাচ্ছে না, বা পাঁচ লক্ষ টাকা। এরপরে আমি তাল মটল করতে নিতাম না, ভাই ফসল ভাই বিরুদ্ধে করছে তিন সাড়ে চার লাখ টাকা দেয়। কে বললো? ভাই গেল মুস্তাজিকে। তাহলে প্রথম যে হয়েছিল ওইটা কি পাঁচ লাখ না, আর আর এরপরে সাড়ে চার লাখ না, তখন মুস্তাজি ভাই ইনভেস্ট করছে ফার্স্ট লাখে, আর ছবি টাইম করছে কত? কেননা দুইটা আগ্রহ প্রথম আগ্রহ ফস করে দেবো, দুইটা আগ্রহ যেন ক্যাসের সম্ভাবনা আছে, কেন দুইটা আগ্রহ আর ক্যাসের ভাই মৌজুদ অধিকার আছে যে কোনো একটা মহিলা নিতে পারে, যা করছে না যে কোনো আগের মহিলা শিখে নিতে পারে। কি করছে তিনটা মাসাল দুটা বাই হওয়ার এতমাল আছে, মুস্তা সাদা আলাইদা দুটা বাই হওয়ার এতমাল নাই, ভাই মাল মুস্তারি যে খারাপ হয়েছে, এটা খারাপ উপরে উল্লিত মশলা, উপরে উল্লিখিত মশলা কেন মঙ্গল প্রথম বাইটা কি ফস করেছে, বলে এই ফস করা সামরাজ হারেনা সফির হচ্ছে না, বাইর জাতির জন্য হকের ছবি একটি কিন্তু নিয়ে যায় হোক সবকে ও তো জলদি পাইছি না, جن او کل باج اور نکل کل مستری جن کیف تخصیل جاتی گئے بھائی یہ سورت تخصیل جن بعد این سورت یہ سورت تخصیل یہ مسئلہ نہیں گیا یہ فروغ هو تخرج آية فروق هي جزئي ذي بني نكرو في كيس كاية اعتبارو كا بين توكل كلي دي انهر كالب آية وكل من بين هاي اعتبارو كنو شيء كالب ورده وان موكر كالب مستري فلا هذا يجني كالب بين اعتبارو كباي وكل جنو بقائي بها اكي بيسي هو كياسو يجيسنا কেন উকিলকে কার পর্যায়ে বাইরের পর্যায়ে আর মুস্তারি কার পর্যায়ে বা আর মক্কা মুস্তারি তাহলে এখানে যিনি নিম্ন বা কাই বা কেসে সুযোগ বা ক্যাস কেন ক্যাসটা কি হবে না সেই আগে যেরকম সুযোগ এখানে কার্বন ক্যাস করুন উকিল মাল মক্কের উপরে ক্যাস করা এটা কিন্তু না সুযোগ হবে যেরকম বাইরের মুস্তারির উপরে যে ক্যাসটা করতে কারে উকিলের কোন একটা সাহায্য পেশ করতে গেলে মশলা মোত্তাফাক আলাই হতে হবে সাহায্য হিসাবে পেশ করতে গেলে মশলা কি হতে হয় আরে মাথা মাথা আসিস না বুঝলি মাথা কেন ক্যাশ করতে গেলে সাহায্য পেশ করতে গেলে এটা কি বলবে মোত্তাফাক আলাই হতে হয় যে উকিলের বাইনা এতে ভাল হবে এটা কথা মোহাম্মদের মুখে মানে না আমাদের মক্কেল বাইনা এতবার হবে যদি মা মমতার কথা হইতো উকিলের বাইনা এতবার হইতো যদি উনি বলতেন তাহলে তোমার আস্তে ধার হিসেবে পেশ করা সুইল হালে কেউ উনি একথা মানতেছেন না আন্না মমনু আপন তাকে মমনু হ্যাঁ যে উকিলের বাইনা এত বড় হবে যে কথা রেখে ভাই বেনাউল উদ্ভাদ কিন্তু অপেক্ষা মমস যেটা মন করেছে কাছে গেল কয়টা কয়টা গেল দুজন এসতে সাদের জব দিল না আরে দুইটা এসে একটা উকিলে এসতে সাদ একটা বাইরের মুস্তরি এসতে সাদ বুঝিনি আমার সিজন বলেছে না আমার মুস্তরি না দুবে ওই যে মুস্তরি বলুন না ঢাকার আদেশিয়ার কবির মমতার আমাদের অধিকার আছে মানা কানা এই ক্যাশটা কি ক্যাশটাকে মানা করা আমাদের কি আছে রে ভাই বাধা তো থোড়া আসা দেরকে নিয়ে মানি কোকিলের অবস্থায় আদুবের বাইনার কি এত বার হবে বাদা তসলিমের দিকে একটা অ্যাঙ্কারি জব দিতে আর না তসলিমের জব একে দিছে কি রে ভাই অ্যাঙ্কারি জব কেন জব দিতেছে কি না কোলো লাই আসি হোসান মোনালিকা ইল্লা বিফসকা হাম কাতে নি হোগা সানি ভাই এই জায়গা মে হোগা ফসকা কেন তুই যাও যা আর ভাই না মালিকের কদিমের বাইর মধ্যে আলাদা বা একটা বাইর একই গোলামের আর মোস্তারি আদুবের তোমার আরেকটা হইলো না লাভা এখানে দুটা ভাই অর্থ কি দুটা ভাইয়ের মধ্যে তাত্ত্বিক দেওয়া সামঞ্জস্য থাকা সম্ভব না। না করলো বাধা তো সে না করলো রাজা সিও সানি বাইর সানি সেই নৌগা মোনালিকা এই জায়গা আমি ইল্লা দি ফসকে পার সে মগল আব্বাল কে ফসক আম্মা হু না বিখারাব এলে আমি দুনো ভাই কিরে ভাই সুইবার সম্ভব আছে কোন গায়ে ছবি আর কেন দে মোস্তাকি মেছনে ছবি ইচ্ছা করে সবার মাঝে নিচেও পারে নাও নিতে পারে আর ছবির বাইনা কি মজেন আর মোস্তকের দায় বায়নাটা মজাম না কেন সে যে বায়না পেশ করিয়া আকসার সমানের ইস্পাত করেছে এতে ছবির ইচ্ছা আছে নেওয়া না নেওয়া তবে এই বায়নাটা কি তাহলে কি মজুমিল কিন্তু ছবির বায়নাটা কি মজুম আর কায়দা আছে মজুমের বায়না এতবার হয় গাইলে মজুমের বায়না এতবার হয় না বিদায় ছবির বায়না এতবার হবে মোস্তকের বায়না এতবার হবে না বুঝেছি হ্যাঁ সবির হকের মধ্যে ফস্ক হবে না এই জন্য কি এখানে বাইর দুইটা হেতমাল আছে কিন্তু এখানে দুইটা বাইর হওয়ার কি নাই ইয়ার তাকে যেমন আবার নিনা সুইটা জায়গা আমি আর বলাইতাম না আমি আর দিলে এই বাড়িতে আবার দুটো থাকবো কিনা